প্রথম প্রতিযোগিতা মহিলাদের মহিলাদের জন্য পাঁচখানা পাথর সেট আছে, প্রথম প্রতিযোগিতা মহিলাদের। এখানে প্রশ্ন তো সম্ভব নয়, এই জন্য লটারি করে পাঁচজনকে পুরস্কার দেওয়া হবে, যাদের নাম উঠবে আল্লাহ তাদেরকে সৌভাগ্য অতি জানাবেন, তারাই এই পুরস্কার পাবে। বাইরে যারা অপেক্ষা বসে আছেন তার ভিতরে আসুন, বাইরে যারা বসে আছেন ভিতরে আসুন। তাহলে শুরু, ফাইসাল আছে? ফাইসাল ফাইসাল আছে? যে ফাইসাল হলে ফাইসাল ফাইসাল নেই, ছোট বাচ্চার কাছে একটা নম্বর তো নম্বর 45 মহিলাদের মধ্যে যার নম্বর 45 তিনি তার নম্বর বাচ্চাদের মাধ্যমে পাঠিয়ে দেন। নম্বর 23 যার নম্বর 23 তার নম্বর বাচ্চার মাধ্যমে পাঠিয়ে দেন। নম্বর 7 যার নম্বর 7 তিনি সাত নম্বর টি বাচ্চাদের মাধ্যমে পাঠিয়ে দেন, পুরস্কার পেয়ে যাবেন। নম্বর 31 যার নম্বর 31 তিনি তার নম্বর পাঠিয়ে দেন, পুরস্কার পাবেন। আর নাম থাকলে জানতে পারি। নম্বর 10 যার নম্বর 10 তিনি তার নম্বর পাঠিয়ে দেন। 7 10 45 23 ৪৫ যদি না থাকে তাহলে অন্য নম্বর দেখব। খালি সাত নম্বর এসেছে, বাকি 31 23 10 45 আছে কেউ? দেখেছো তাতে কিনা? চল্লিশ না, একত্রিশ ঠিক আছে, পঁয়তাল্লিশ ঠিক আছে, আর একটা আর একটা দশ তেইশ নম্বর, তেইশ নম্বর, তেইশ তেইশ নম্বর আছে, বাতিল করে দেবো কিন্তু তাও কেছে, হ্যাঁ পয়সা তেইশ নম্বর কেছে, নম্বর তেত্রিশ, তেত্রিশ কেউ আছে, তেত্রিশ তেত্রিশ কেউ আছে, তেত্রিশ করা চল্লিশ আপনি টাই আছেন মানুষ নম্বর চল্লিশ আপনি বলুন নামাজের নিয়ম করা কি প্রশ্ন বুঝতে পারছেন নামাজের নিয়ম করা কি নামাজের নিয়ম করা সুন্নাত করা সুন্নাত নিয়ত করা খরচ আর পড়া বেদাত নম্বর পঁচাত্তর পঁচাত্তর কে আছে পঁচাত্তর নেই নেই সবাই নিজেদের নম্বর মনে রাখবেন নম্বর একশো ষোলো কে আছে নেই তাদের নম্বর একশো আশি কে আছে আপনি কে নম্বর একশো আশি আপনি নাম নেই আপনার প্রশ্ন করছি শুনুন কেয়ামতের দিনে আপনি কোথা থেকে এসেছেন সর্বপ্রথম কে গ্যারান্টি পাবে নম্বর তিরাশি আছে কেউ নেই নম্বর দুশো ছেচল্লিশ আপনি নম্বর ১১৩ নেই না ২২২ আপনি উত্তর করতে পারবেন সবার জ্ঞান দিতে পারবেন না উনি বলছেন আমি জ্ঞান ফিরে দেখব যে তিনি আল্লাহ আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন তিনি কে উনি বলছেন যে আমি জ্ঞান ফিরে দেখব যে উনি আল্লাহ আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন কে হ্যাঁ ২৩২ কে আছে ১০৮ শুধু শব্দ নেই ১১৭ নেই আপনি এই উত্তরটা বলতে পারবেন গরমকে উনি বলছেন যে আমি গ্যাস ফিরে দেখব তিনি আল্লাহ আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন মালয়েশিয়া তাহলে কি প্রশ্নটা ভাবিত 185 শুধু পঁচাশি What? ঠিক আছে, এটা বলতো নাকি 145 আছে, কেউ 145 কেউ আছে? আপনি বলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে চাচা মানুষ করেছিলেন, ইসলামে সহযোগিতা করেছিলেন, প্রচারে সহযোগিতা করেছিলেন, কিন্তু শেষকালে কলেমা না পড়েই মারা গেলেন, সেই চাচার নাম আল্লাহ নবী বলুন দাদা, যে দাদা আল্লাহ নবীকে ইসলাম প্রচারে সহযোগিতা করেছিলেন কিন্তু কলেমা না পড়েই মারা যান, সেই চাচার নাম কি? তারপর ইসলাম প্রচারে সহযোগিতা করেছিলেন কিন্তু ইসলাম গ্রহণ করেনি, ৮৮ নেই, শুধু ২০ নেই, ২০ ১৩১ ইঞ্জি ৬৩ ৪৩ ২৫ ২৫ ৪৩ ২৮ ৬২ ৯৭ নেই, ১২০ ১২০ বেশ। আপনি বলুন আদম আলাইহিসসালামের দুই ছেলেকে মারামারি করে এক ছেলে অপর ছেলেকে হত্যা করে, কোন ছেলে মানে তার নাম কি, কাকে হত্যা করে তার নাম কি? হাবি হত্যা করে কাকে? আমি হত্যা করে কবি ১৮৩ ১৮৩ এই জিনিসটা বড় হয় অনেকে মনে রাখার জন্য, তাদের আদিতে কাদের বলে তাদের সত্যকারী কাবিল কাবিল তার মধ্যে সত্যকারী কে তাহলে কাবিল একশো পঁচাশি নেই একশো ছিয়াত্তর হ্যাঁ বলুন বলুন আপনি বলুন বিলকিস রানীর খবর নিয়ে এক পাখি সুলাইমান ইসলামের কাছে এসেছিল সে পাখির নাম বলুন খুব সহজ নেই পাবেন না একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো সাঁত্রিশ হ্যাঁ কি নাম একশো বত্রিশ দুশো ছাব্বিশ বেশি ভালো নেই বেশি ভালো দুশো ছাব্বিশ আশি সাতচল্লিশ নিরানব্বই আছে আপনি বলুন সহজ প্রশ্ন ইব্রাহিম আলাইহিসসালামের পিতা পেশা কি ছিল ইব্রাহিম আব্বা পেশা কি ছিল মানে কি কাজ করতেন তিনি ডাক্তার কাঠুরি ইব্রাহিম আলাইহিসসালামের যে তিনি মুক্তি পেয়ে গিয়েছিলেন মুক্তি পূজার জেহাদ করছেন বুঝতেই পারছেন মুক্তি পূজার সম্পর্কে ইব্রাহিম ইসলামের কথা আছে তার আব্বার পেশা কি ছিল নিরানব্বই নাইনটি নাইন আছে কেউ একশো পঁচাশি একশো পঁচাশি নেই দুশো আঠাশ ছেচল্লিশ নেই একশো নব্বই নেই একাত্তর আসুন একটু আগে একাত্তর তো একাত্তর আসুন আগে আমি মাঝমা থেকে এইভাবে মোটামুটি এখন এক আধ ঘন্টার সময় লাগবে আপনারা অপেক্ষা করবেন না চলে যাবেন চলে যাবেন যখন নামাজ পড়বেন নামাজ পড়ে যখন তাসা হুজে বসবেন তখন আপনার চোখের দৃষ্টি কোথায় থাকবে তাসা হুজে আল্লাহ পড়ার সময়ে চোখের দৃষ্টিতে কোথায় থাকবে দুই নম্বর মাঝখানে ঠিক আছে বসুন নব্বই হ্যাঁ কোন আঙুল একশো তিরানব্বই একশো তিরানব্বই একশো ছাব্বিশ একশো চোদ্দ সবাই জানতে সবাই নম্বর আছে একশো তিন একশো ছাব্বিশ আছেন আপনি একটু সহজ প্রশ্ন করুন নিয়ম মানে কি লোকে নিয়ম নিয়ম নিয়ম নিয়ম করে নিয়ম মানে কি সাধারণত সংকল্প একশো তিন আসুন আপনাকে সব প্রশ্ন সুদ খাওয়া অনেক বড় গোনা, তাই না? সুদ খাওয়া অনেক বড় গোনা, সব থেকে ছোট গোনা নাকি বলতে হবে সুদ খাওয়া সব থেকে ছোট বড় ছোট গোনা মায়ের সঙ্গে এদিকে ঘুরে দাঁড়ান, ঘুরে দাঁড়ান। ২০৯ ২০৯ বাচ্চা কত বছর বয়স হলে নামাজ না পড়লে তাকে মারা হবে? 7 বছর। কত বছর বয়স হলে নামাজের আদেশ করতে হবে? কত বছর বয়স হলে তাকে চাবুক লাগাতে হবে? ১২১ ১৫১১৫১১৫১৩৩১৩৩ আপনি বলুন, আপনি যত ইমানের রকম তাই না? উত্তর হলো আপনি এবার রকম হয়ে যান, বসে যান, আসেন। ১৭৬ ২৬ ২৭ ২৩৭ ২৩৭ কোরআনে কোন সূরা আল্লাহর নবীর চাচার নামে আছে? যে চাচা আল্লাহর নবীকে গালাগালি করলে সূরা অবতীর্ণ হয় সেই সূরাটা সেই চাচার নামে হয়ে যায়। অন্য প্রশ্ন করার ১২ ১২ আছে কেউ? ৩৯ ৩৯ ৩৬ ৩৭ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ ৩৮ আপনি সহজ প্রশ্ন করুন, ইসলামের রুকুন কয়টি? ইসলামের রুকুন কয়টি? ইসলামের রুকুন, ইসলাম ইসলামের রুকুন কয়টি? ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি কয়টি? পাঁচটা। কি কি বলতে পারেন? হ্যাঁ আপনি বলুন। সবচেয়ে বড় সুরার নাম হচ্ছে, না ভাই, জানেন সুতরাং কাছে যে ফেরেশতা নবীর উপরে ওহী নিয়ে আসেন সে ফেরেশতা নাকি? হ্যাঁ মোহাম্মদ।